ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই দিন ব্যাপী এই একটি মোবারকময় সুন্দর একটি কোরআনের মাহফিল, একটি ইসলামী সম্মেলনের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ইন্তেজাম করার ব্যবস্থাপনা করার ব্যবস্থা করে দিয়েছেন এবং দ্বিতীয় দিনের এই শেষ মুহূর্তে গভীর রজনীতে আজকের এই সম্মেলন স্থলে মাহফিল স্থলে আমাদেরকে বসে কোরআন সুন্নাহ থেকে দিনই কিছু বিষয়ে কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের অসংখ্য শুকর, কোটি কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ মুহূর্তেও আমাদেরকে প্রথম দিন অনেক আলোচনা শোনার পরে আজকে দ্বিতীয় দিনও সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বড় বড় শায়েখদের থেকে, ওলামায়ে কেরামদের থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে অনেক আলোচনা আল্লাহ পাক আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি আর আলোচনা করার তেমন কিছু নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ দুই দিনে আমাদের আগামী এক বছরের খোরাক, আগামী এক বছরের জন্য যা দরকার মোটামুটি সেই রসদ সেই খোরাক দুই দিনের অনেক বড় বড় শায়েখদের আলোচনায় এসে গেছে আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সম্মানিত পরিচালক ঘোষণা দিয়েছেন সেই বিষয়টি ছিল কি, কথা বলতে হবে তো, কথা না বললে তো ঘুমাই যাবেন, ঘুমের সময় হয়ে গেছে, তো এজন্য কথা বললে ঘুমও আসবে না আর ক্লাসটা খুব সুন্দর হবে, কথা না বললে তো আমি শুধু আলোচনা করতেই থাকবো, আপনারা কেউ ঘুমাবেন কেউ বিভিন্ন বিষয় চিন্তা করবেন, এজন্য আমি যা জিজ্ঞাসা করি কথা বলবেন, স্টুডেন্টও কথা বলবে টিচারও কথা বলবে, এটা হলো আধুনিক যুগের মডার্ন ক্লাস। একসময় শুধু টিচার লেকচার দিত, স্টুডেন্ট কথা বলতো না, এখন আধুনিক লেখাপড়ার সিস্টেম হলো যে টিচারও কথা বলবে স্টুডেন্টও কথা বলবে, তবে একসাথে কথা বলা যাবে না, যখন স্টুডেন্ট বলবে টিচার চুপ থাকবে, যখন টিচার বলবে তখন স্টুডেন্ট চুপ থাকবে, আর মাঝখান দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন জরুরত হইলে কোনো অতীব প্রয়োজনীয় হইলে সেটা পরবর্তীতে। ইনশাল্লাহ এই নীতিমালা মেনে আমরা ক্লাস করতে রাজি আছি তো নাকি, কি মুরব্বীরা রাজি আছেন? মাশাআল্লাহ, এই এলাকার মুরব্বী তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মুরব্বী, আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা দান করুন, মুরব্বীদেরকে আল্লাহ পাক সুস্থ রাখুন, এবং সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরব্বী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে দায়ুস হওয়ার থেকে আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য মুরব্বীরা আবার মনে করবেন না যে উনি ছোট মানুষ, উনি টিচার আমরা স্টুডেন্ট, সারা জীবন স্কুল কলেজে যাই নাই, এখন মাহফিলে আসি নাকি ছাত্র হইতে হবে? কি ছাত্র হওয়া কি সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার? মাশাআল্লাহ, এটাও বুঝে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আজকের ক্লাস ইনশাআল্লাহ খুব সুন্দর ক্লাস হবে, যেখানে স্টুডেন্ট গুলা খুব মেধাবী এবং সব বুঝে আলহামদুলিল্লাহ, এবং স্টুডেন্ট সব লেভেলের আছে, স্টুডেন্ট মুরব্বী স্টুডেন্টও আছে, আবার যুবক কিশোরও আছে, শিশুও আছে, মা বোনেরও আছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, তো সবাই বলেন, তাহলে বুঝবো যে আপনারা তো খুব ভালো মেধাবী স্টুডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে স্পষ্ট করে কথাটা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে শোনো, আমি পৃথিবীতে মানুষ আর জিন এই দুইটা মখলুক দুইটা প্রাণী আমি তৈরি করেছি একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে, একটা মাত্র অবজেক্টিভ, একটা মাত্র মাকাসেদ সামনে রেখে আমি সৃষ্টি করেছি, সেটি হলো ইল্লা লিয়াবুদুন। এই দুই মখলুক একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ, এই মখলুকের কাজ হলো শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হইলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হইলাম আল্লাহর কি? বান্দা। বান্দার আরবি কি বলেন তো দেখি? আব্দুল্লাহ। বান্দার আরবি আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আব্দ মানে আল্লাহর গোলাম। আচ্ছা, আব্দ থেকে এবাদত, আব্দুন থেকে এবাদত। তাহলে যারা বান্দা, যারা গোলাম, তাদের কাজ কি? গোলামি করা, তাদের কাজ বন্দেগী করা, তাদের কাজ এবাদত করা। তাহলে আমাদের মূল কাজ কি? এবাদত করা। এবাদত কার করব? আল্লাহ। হয় নাই উত্তরটা, আরেকটু সুন্দর করে বলতে হবে। আল্লাহ। এবাদত করব একমাত্র আল্লাহ। এই জায়গায় গন্ডগোল, বাংলাদেশের সকল গন্ডগোলের মূল জায়গা, মূল পয়েন্ট এটা, একমাত্র উঠে গেছে। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে মুখস্থ করে দিচ্ছেন, মুখস্থ না খালি কি করছেন, ঠোঁটস্থ করে দিচ্ছেন, কি করাইছেন? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দিনের মধ্যে সকাল থেকে শুরু করে রাত্রের গভীর পর্যন্ত যত নামাজ আদায় করি, যত সালাত আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব যদি না পড়ো তোমার সালাতেই হবে না, সালাতেই বাদ। প্রত্যেক রাকাতে ফাতিহাতুল কিতাব সূরা আল ফাতিহা পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বান্দার ভিতরে শক্ত করে, মজবুত করে গেঁথে দিতে চান, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র রাব্বুল আলামিন আমরা ইবাদত করি, গোলামি করি আপনার। ইয়্যাকা নাবুদু, এখানে শুধু নাবুদু বলা হয় নাই, বলা হয়েছে কি? ইয়্যাকা। ইয়্যাকা মানে অনলি, ফকত, একমাত্র, একমাত্র কথাটা আছে। এই একমাত্র কথাটা উঠে গেলে এটা হয় শিরক, আর একমাত্র থাকলে এটার নাম তাওহীদ। তাওহীদের শিরকের পার্থক্যটা এই জায়গায়, শুধু ইয়্যাকা। ইয়্যাকা থাকলে এটার নাম হলো তাওহীদ, ইয়্যাকা উঠে গেলে এটার নাম শিরক। এই জন্য কেউ যদি বলে আমি আল্লাহর ইবাদত করি, ভালো কথা, উনি আল্লাহর ইবাদত করেন, কিছুক্ষণ পরে আবার এক গোলাম আরেক গোলামের ইবাদত করে, আল্লাহরও করে আবার এক গোলাম আরেক গোলামের ইবাদতও করে, কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিনকে মসজিদে সালাতের মধ্যে সাজদা করে মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর এক বান্দার কবরের সামনে যায়, ওই বান্দারেও সাজদা করে, করে না? লক্ষ লক্ষ নারী পুরুষ বাংলাদেশে করে, কবরের সামনে সাজদা করে, দেখছেন না? এই আল্লাহর বান্দা এবাদত শুধু ইজ্জাকা করে না, ইজ্জাকা তুলে দিছে। আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে, নামাজও পড়ে। যে বান্দাটা ওখানে সাজদা করতেছে দেখবেন অনেকে আছে নামাজও পড়ে, আল্লাহকেও সাজদা করে, আল্লাহর আরেক গোলামকেও সাজদা করে। এবাদতটা শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, নির্দিষ্ট না করার কারণে এটা হয়ে গেছে শেরেক, এটার নাম শেরেক। আর যদি আল্লাহর এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সাজদা না করতেন তখন এটার নাম হইতো তাওহীদ, এটার নাম হইতো, আমাদের আলোচ্য বিষয় তাওহীদের শেরেক না, এটা সুন্নত বেদাত বোঝার জন্য আমরা এই তাওহীদের শেরেকে আসলাম। তাহলে আমাদের কাজ হলো একমাত্র ইবাদত, একমাত্র গোলামি করা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর গোলামিটা কেমনে করব, আল্লাহর ইবাদতটা কেমনে করব, এটা তো জেনে শুনে বুঝে করতে হবে, নাকি নিজের ইচ্ছা মতো করা যাবে? ইচ্ছা মতো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত শেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী আর রাসূল রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত মাখলুকাত ছিল, যত উম্মা ছিল, যত জাতি ছিল, প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে আমি একজন করে রাসূল পাঠিয়েছি। ওই রাসূলেরা জমিনে গিয়ে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, ইবাদত করবে, এটা শিখাইছেন। এবাদত কেমনে করতে হবে, এবাদতের রূপটা কেমন হবে, এটা শিখাইছেন কারা? নবী রাসূলরা। নবী রাসূলদের শিখানো পদ্ধতিতে এবাদতটা যদি হয়, এটার নাম হলো সুন্নাত। এটার নাম কি? নবী রাসূলদের শিখানোর পদ্ধতির বাহিরে যদি হয়, নবী রাসূল যেমনে শিখাইছেন সেই রকম না হয়ে তার থেকে কিছু বেশি করা হয় বা তার থেকে কিছু কম করা হয়, নবী রাসূল যেটা নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করে নেওয়া, যেটাকে নবী রাসূল নির্দিষ্ট করেছেন সেটাকে উঠাই দেওয়া, এটার নাম হলো বেদাত, এটার নাম হলো বেদাত। তাহলে বোঝা যায় এবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে হলে সুন্নত অনুযায়ী হওয়া লাগবে না, বেদাতের মতো হইতে হবে। সুন্নত অনুযায়ী যদি না হয় ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি। রাসূল আপনি বলেন, আমার ইত্তেবা ছাড়া, আমার সুন্নতের অনুসরণ ছাড়া, আমার ইবাদতের পদ্ধতির বাহিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আর কোনো পদ্ধতি নাই, এটার নাম হলো ইত্তেবাউ সুন্নাহ, মুতাবাআতু সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতটা যেভাবে করেছেন সেইভাবে করার নাম কি? সুন্নাত। সেইভাবে না করে রাসূল থেকে এক ইঞ্চি এক ডিগ্রি বেশি করা অথবা কম করা, এটার নাম বেদাত। বেদাত কিন্তু সব সময় সুন্দর, বেদাত কি? বেদাত যদি অসুন্দর হইতো দুনিয়ার কোন মানুষ কোনদিন বেদাত করত না। অসুন্দর হইলে কেউ কোনদিন বেদাত জুয়েনা লাহুম সুউ আমালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই কাজে নিয়োজিত রেখেছেন, শয়তান শিরককে সুশোভিত করে দে মানুষের সামনে, বেদাতকে সুশোভিত করে দে, সাজিয়ে দে, সুন্দর করে দে। সুন্দর করে দেওয়ার কারণে মানুষ বলে যে এটা তো সুন্দর, এটা আবার বেদাত হয় কেমনে, এটা কি খারাপ কাজ, এটা তো সুন্দর জিনিস, তো সুন্দর কাজ করলে সুন্দর জিনিস আবার বেদাত হয় কেমনে। এটা বোঝানো বাংলাদেশের মুসলিমদেরকে সবচেয়ে কঠিন, কারণ বেদাত সুন্দর, সুন্দর জিনিসের আপনি যদি বলেন যে ভাই এটা বেদাত, তখন ওই লোকেরা বলে এই তুমি বেদাত, আরে মিয়া তুমি বেদাত, তুমি রাসূলের যুগে ছিলে নাকি, আর তুমি ফেতনা সৃষ্টি করতেছ। মানে সুন্নত নিয়ে বেদাত নিয়ে কথা বললে যে লোকটা বেদাতের বিরুদ্ধে কথা বলে উনি হলেন ফেতনার বিরুদ্ধে, ফেতনা দূর করার জন্য কথা বলেন, কিন্তু উল্টা ওই লোকটাকে সমাজে বলে যে আরে মিয়া তুমি ফেতনা সৃষ্টি করতেছ। যারা বেদাত করে তারা সমাজে ঐক্য করতেছে, তারা সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করতেছে, আর একজন ভাই এসে যদি তিনি সুন্নত বলেন যে এটা সুন্নত এটা বেদাত, বেদাতের বিরুদ্ধে কথা বলেন, তো বলেন যে তুমি ফেতনা সৃষ্টি করতেছ। আমি ওদিন এক মাহফিলে বললাম, আলোচনা করলাম যে চতুর্দিকে এখন যত ওয়াজ মাহফিল হয় সব ওয়াজ মাহফিলের বিষয়বস্তু শুধু একটা, সেটা হলো আহলে হাদিস লা মাযহাবি, শুধু লা মাযহাবি আর আহলে হাদিস। আমি বললাম বাইরে আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কোনোদিন তো কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বললাম না, কথা তো বলি সবসময় শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। তাহলে ওই মানুষগুলো যদি আমাদেরকে উপাধি দিতে হয় তাহলে উপাধিটা দিবে লা শিরকি লা বেদাতি, কি বলেন, লা বেদাতি বলার কথা, যে এরা বেদাত করে না, এরা শিরক করে না, কথা তো বলার কথা এটা, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় এই উপাধি দিতে শুনি না। সবাই বলে খালি লা মাযহাবি লা মাযহাবি, যেটার বিরুদ্ধে কোনো কথাই বলি না কোনোদিন, মাযহাবের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো আলোচনাই করিনি, এবং মাযহাবের কোনো ইমাম আইম্মায়ে কেরাম তাদের বিরুদ্ধে আমরা কখনো কোনো কথা বলি না, তাদেরকে আমরাই সবচেয়ে বেশি সম্মান করি। অথবা আমরা আমাদেরকে বলা হয় কি লা মাযহাবি, আমরা তো বিরোধী হইলাম শিরকের, আমরা বিরোধী হইলাম বেদাতের, তাহলে আমাদেরকে বলা হবে লা বেদাতি, কি বলেন, কিন্তু লা বেদাতি কয় না, লা শিরকিও কয় না, বলে কি লা মাযহাবি। তাহলে বুঝতে হবে আমার ভাইয়েরা, বেদাতের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন আপনাকে বলা হবে ফেতনাবাজ, আপনাকে বলা হবে লা মাযহাবি, কিন্তু লা বেদাতি বলবে না। কারণ কি, ওই বেদাত গুলাকে সুন্দর করে সুশোভিত করে সামনে রাখা হয়েছে, বেদাত গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই জন্য কয় ওই মিয়া তুমি কি জানো বেদাত কয় প্রকার, কয় একটার নাম বেদাতে হাসানা আর একটার নাম বেদাতে সাইয়া। আমি বললাম যে বাইরে এগুলো তো সব বেদাতে হাসানা, বেদাতে সাইয়া কোনটা একটা দেখাই দাও, বেদাত তো যা আছে সবই তো হাসানা, সাইয়া কোনটা, বেদাতের আবার সাইয়া আছে নাকি, কি বলেন, বেদাত তো সবগুলোই সুন্দর সবগুলোই তো হাসানা, তো সাইয়া আবার কই। যারা বেদাতকে দুই ভাগে ভাগ করেন, একটা হাসানা একটা সাইয়া, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই সাইয়া কোনটা আমার একটু দেখাই দাও, যেই সমাজে বেদাতে হাসানা আছে ওই সমাজে কোনো বেদাতে সাইয়া নাই, সবই হাসানা, কারণ বেদাত তো সুন্দর মনে করে বানায়, কেউ কি খারাপ মনে করে বানায় নাকি, আর খারাপ জিনিস বানাইলেও কেউ সেটা অ্যাকসেপ্ট করবে না, অবশ্যই তার কাছে সুন্দর লাগতে হবে, সুন্দর না হইলে কেউ গ্রহণ করবে না। এজন্য যখন আমরা সুন্নাত অনুযায়ী দরুদ পড়ি তখন এত মজা লাগে না, এত সুন্দর লাগে না, যদি দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এত মজা লাগে নাই? যদি বলি আমার ভাইরা আমার বোনেরা মহব্বতের স্বরে আমার সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি মহব্বতের সুরে বলেন, অনেক মজা না, সুন্দর লাগে নাই? কি বলেন? তাহলে এটাকে হাসানা না সাইয়া হয়েছে? এটা তো হাসানাই হয়েছে, সুন্দরে হয়েছে। মানুষ তো ওরে আল্লাহ এক হুজুর আইছে আজকে ডাকাত থেকে, এত সুন্দর দরুদ পড়াইছে, মিলাদ পড়াইছে, একবারে কাঁপাই ফেলছে ওয়াজের মাহফিল। কি বলেন, সুন্দর লাগছে না? অনেক সুন্দর, আধা ঘন্টা ধরে বক্তা খালি মিলাদে পড়াইছে, এটা তো সুন্দর, এটা তো হাসানা, সুন্দর লাগে। কিন্তু আরেকজন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ পড়ছে, কয় আরে দরুদে পড়লো না, ওয়াজে গেলাম, একটা দরুদে পড়ে নাই, এটা দরুদে মনে হয় নাই, আর ওইটা তো একবারে সুন্দর, এত সুন্দর মিলাদ, এত সুন্দর দরুদ পড়ছে, তাহলে ওইটা তো সুন্দরে লাগছে। কি বলেন? তো সুন্দর লাগলে তো বেদাত আর সাইয়া হয় কেমনে? বেদাত তো সবে হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জানেন, কিয়ামতের আগে আমার উম্মতরা সব বেদাতকে হাসানা বানায় ফেলবে, সুন্দর বানায় ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত গুমরাহি, সমস্ত বেদাত দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা, কুল্লু কুল্লু খালাস। আরব দেশে যারা থাকে তারা বলে কুল্লু খালাস, কুল্লু খালাস মানে সব খালাস, সব শেষ। তাহলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বেদা মানে কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়াতিন, যত হাসানা বেদাত আছে, সাইয়া বেদাত আছে, সবগুলা দলালা, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এই সুন্দর আমল করলেও সুন্দর আমল তোমারে নিয়ে যাবে জাহান্নামের দিকে। তাহলে বোঝা যায় সুন্দর আমল বাহ্যিক আমাদের কাছে সুন্দর মনে হইলেও সেটা যদি সুন্নতের আলোকে না হয় ওটা সুন্দর না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, যা ধরতে বলেন সেটা শক্ত করে ধরো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেন, যা ছেড়ে দিতে বলেন, ফান্তাহু সেটা ছেড়ে দাও, এটার নাম সুন্নাহ, এটার নাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ। ঈমানের ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ফরজ, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতের তাওহীদও ফরজ। আমরা আল্লাহর তাওহীদটা যেভাবে বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ ওইভাবে বুঝি না, মনে করি তাওহীদ মানে শুধু আল্লাহর ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যেমন তাওহীদ, ইবাদতের মালিকানার ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, ইবাদতের পদ্ধতির ব্যাপারে, ইবাদতের নমুনার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তাওহীদ আছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত ইবাদতের একমাত্র পদ্ধতি, একমাত্র তরিকা, এর বাহিরে কিয়ামত পর্যন্ত আর কোন তরিকা, আর কোন পদ্ধতি ইবাদতের আছে নাই। এটা কথা বলে না, মনে কষ্ট, মনে কষ্ট পাইছে মনে হয়, কি মনে কষ্ট পাইছেন? আর কোন ইবাদতের পদ্ধতি নাই, ইবাদতের পদ্ধতি একটা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে হইলে, আল্লাহর দরবারে পৌঁছতে হইলে একটা মাত্র পদ্ধতিতে হইতে হবে, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম সুন্নত। যদি সুন্নত অনুযায়ী না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ইবাদত আমি রাসূল যেমনে করেছি, আমি রাসূলের সাহাবীরা যেমনে করেছে সেরকম না হয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আচ্ছা, তা আমি একটা কথা বলি, জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ যুক্তিতে বলে দুই রাকাত, ঠিক হয় নাই? যুক্তিতে বলে জুমার নামাজ হওয়ার দরকার আট রাকাত। প্রতিদিন অফিসিয়াল ডে, অফিসের দিনে এত ব্যস্ততার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ, জোহরের সালাত ফরজ করছেন চার রাকাত। প্রতিদিন অফিসের মধ্যে কাজকর্মের মধ্যে জোহরের নামাজ কয় রাকাত? চার রাকাত। শুক্রবারের জুমার নামাজ হওয়ার দরকার আট রাকাত, কারণ সেদিন ছুটির দিন, ছুটির দিন অফ ডে, সেদিন একটু ইবাদত বেশি হওয়ার দরকার, অথচ উল্টা সেদিন কমে গেছে, সেদিন চার রাকাতের জুমা, চার রাকাতের জোহর দুই রাকাত হয়ে গেছে। ইমাম সাহেব যদি বলেন, খতিব সাহেব বললেন, আমার সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করছেন, আল্লাহ পাক দুই রাকাত কমাই দিচ্ছেন, অসুবিধা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত আদায় করছেন, অসুবিধা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেন নাই বেশি পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ দুই রাকাত পড়ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই দুই রাকাতের বেশি পড়া যাবে না। সুতরাং আসেন আমরা আজকে চার রাকাতেই পড়ি, অসুবিধা নাই, খারাপ কাজ তো করবেন না, নামাজ না পড়বেন, অসুবিধা কি? কি খারাপ কাজ করছে কোনো কিছু? খতিব সাহেব চার রাকাত জুমা পড়াইবেন, আপনারা রাজি হইবেন? অসুবিধা কি, রাজি হইবেন না কেন? ইমাম সাহেব কোনো খারাপ কথা বলছে? নামাজ পড়বো, ওরে আল্লাহ কত খারাপ মানুষ, নামাজই পড়তে দিবে না। দেখেন আমাদের সমাজ তো এরকম, দেখো মানুষ এটা কত খারাপ, নামাজে না পড়বো, নামাজে বাধা দে, নামাজ পড়তে দে না, নামাজ কি খারাপ জিনিস? তো দুই রাকাতের জায়গায় চার রাকাত নামাজ পড়বো, এটা তো ভালো জিনিস, নামাজ যত পড়তে পারবে তত ভালো। কিন্তু যখন আপনি দুই রাকাত জুমা চার রাকাত পড়বেন, নামাজ হবে আমও যাইব সালাও যাইব সব যাইব, খালি নামাজ বাতিল হবে না, ইমানও যাইব। খালি জুমা দুই রাকাতের জুমা চার রাকাত পড়েন, খালি নামাজ বাতিল হইব এমন না, আমলও যাইব ইমানও যাইব। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি বুঝে গেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি বুঝতে ইমান চলে যায়। আল্লাহ পাক সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদাররা সাবধান থাকবা, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না, আল্লাহ এবং রাসূলের থেকে আগাই যাওয়ার চেষ্টা করিও না, বেশি বুঝিও না, বেশি বুঝলে ইমান চলে যায়। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূল জুমা দুই রাকাত করছেন, আপনি যদি বেশি বুঝে যায় কোনো খতিব কোনো ইমাম, ভালো কাজ করলেও জাহান্নাম। অনেকে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে করি, আমি কি খারাপ কিছু করছি নাকি, আমি কি খারাপ কিছু করছি, ভালো কাজ না করছি? এই জন্য বেদাতটা বোঝানো সবচেয়ে জটিল, কারণ বেদাত তো দেখতে ভালো, সবে ভালো, এই যে ভালো কাজটা যে বেদাত এটা বোঝানো সবচেয়ে কঠিন, যে এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবাদতটা এইভাবে করে নাই, এটা এইভাবে করা যাবে না, এইটা বোঝানো যায় না কাউকে সহজে। যদি আল্লাহ পাক রহম না করেন, দিন বুঝার মতো আল্লাহ পাক তৌফিক না দেন, তো সহজে এই জিনিস বোঝানো যায় না। বলে কি, আচ্ছা তুমিও তো রাসূলের যুগে ছিলা না, তুমিও তো বেদাত, আমরা রাসূলের যুগে ছিলাম না, রাসূলের যুগে তো তুমিও ছিলা না, তুমিও তো বেদাত, আরো বেদাত নিয়ে ঠাট্টা করে, কয় একটা দাঁতওয়ালা আর একটা বেদাত মানে দাঁত নাইওয়ালা, বেদাত মানে কয় দাঁত নাই, বেদাত মানে দাঁত নাইওয়ালা, দাঁত থাকলে বা দাঁত, আর দাঁত না থাকলে বেদাত। আবার আরেকজন কয় মিয়া, তুমি যে কোরআন পড়ো, কোরআনে কারিম পড়ো, এই কোরআনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে জের জবর ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে নোক্তা ছিল না, তুমি নোক্তাওয়ালা কোরআন কেন পড়ো, জের জবরওয়ালা কোরআন কেন পড়ো, এটাও তো বেদাত, কি বলেন? আবার কেউ কেউ বলে, আরে মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে বুখারী ছিল কিনা, তুমি বুখারি পড়ো কেন, বুখারিও তো বেদাত। তারপরে অনেকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে বিমান ছিল কিনা, তুমি বিমানে হজে যাও কেন, এই বিমানে হজে যাওয়া তো বেদাত। অনেকে কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে এরকম তোমার মসজিদের মধ্যে এসি লাগাইছ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে তো এসিও ছিল না, এসিও তো বেদাত। এবার কি কইবেন, বেদাত বুঝে নাই, বেদাতের মূলনীতি বুঝে নাই। বেদাত হয় সবসময় এবাদতের ভিতরে, এবাদতের উপকরণের মধ্যে কোনোদিন বেদাত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা ফি ইবাদাতিনা, এবাদতের ভিতরে এবাদতের মধ্যে বাড়ানো কমানোর নাম বেদাত। এবাদতের উপকরণ এবাদতের জন্য বাড়ানো কমানো, এটার নাম বেদাত না। আপনি আমি মসজিদের ভিতরে একসময় টাইলস ছিল না, টাইলস লাগাইলাম অত্যাধুনিক, একসময় ফ্যান ছিল না, ফ্যান লাগাইলাম কোনো অসুবিধা নাই, একসময় এসে এসি লাগাইলাম কোনো অসুবিধা নাই, আরেক সময় এসির থেকে আরো উন্নত মানের প্রযুক্তি এসে গেল সেটাও লাগাইলাম কোনো অসুবিধা নাই, এগুলো এবাদত না, এগুলো এবাদতের উপকরণ, এবাদতের জন্য এগুলো, এগুলার সাথে সুন্নত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। বেদাতের সম্পর্ক হলো ওই জুমার নামাজ কাঁচা মসজিদ হইলেও দুই রাকাত, এসি মসজিদ হইলেও দুই রাকাত, টাইলসওয়ালা মসজিদ হইলেও দুই রাকাত, কেয়ামত পর্যন্ত ওই দুই রাকাতের জুমার নামাজ চার রাকাত হবে না। বেদাতের সম্পর্কটা ওই নামাজের রাকাতের সাথে, ওই নামাজের সাথে, এবাদতের সাথে সম্পর্ক, এবাদতের উপকরণের সাথে সম্পর্ক না। কোরআনে কারীমের কোন আয়াত কিয়ামত পর্যন্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিন্তু কোরআন বোঝার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য নতুন নতুন সাবজেক্ট কিয়ামত পর্যন্ত আবিষ্কার হইতে পারে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। জের জবর যোগ হইতে পারে, নোক্তা যোগ হইতে পারে, বিভিন্ন ভাষায় অনুবাদ হইতে পারে, বিভিন্ন ভাষায় তাফসীর হইতে পারে, এইগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যেই কয়টা আয়াত নাজিল হয়েছে, যেই কয়টা সূরা নাজিল হয়েছে, ওইগুলা বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য, বোঝার জন্য আমি নতুন নতুন তাজবিদের নিয়ম কানুন তৈরি হতে পারে, কোনো অসুবিধা নাই। বোঝার জন্য নাহু সরব আরবি ব্যাকরণ গ্রামার বালাগাত তৈরি হতে পারে, কোনো অসুবিধা নাই। এগুলা কোরআন বোঝার জন্য, এগুলা কোরআনের ভিতরে বাড়ানো কমানো হয় নাই। এজন্য বেদাতের সম্পর্ক এবাদতের ভিতরে, বেদাতের সম্পর্ক এবাদতের উপকরণের মধ্যে না। বুখারি বুখারি এবাদত বোঝার জন্য, এবাদত কেমনে করতে হবে সেটা শিখার জন্য, এই জন্য বুখারি রাসুলের যুগে ছিল না, বুখারি শরীফ পড়ো কেন, এই বুখারি শরীফ পড়ার সাথে কোনো বেদাতের সম্পর্ক নাই। এখন তো বাংলা বুখারি পড়ি পড়ি আরো খারাপ হয়ে যাচ্ছে, ছেলেরা কয় বাংলা বুখারি পড়ি পড়ি আমল শুরু করে দিছে। তা বাংলা বুখারি তো বুখারি বাংলা করলো কে, প্রথমে কে করছে বলেন তো দেখি? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি প্রথম বাংলা অনুবাদ করছেন। তো বাংলা অনুবাদটা কেন করে দিলেন, যুবকেরা খারাপ হয়ে যেতেছে, না করলেই তো হইতো, বাংলা করে দিচ্ছেন তো বাংলা তো পড়বই। অথচ বাংলাদেশে একজন মানুষ শুধু বুখারি পড়ি পড়ি আমল করে, এইরকম মানুষ বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ বুখারিকে এলেম অর্জনের জন্য, এবাদত শিখার জন্য পড়ে, কিন্তু এবাদতটা শিখে ওলামায়ে কেরামদের থেকে, এবাদতটা শিখে ওলামায়ে মদিনা থেকে, ওই বাংলা বুখারি পড়ে পড়ে আমল করে না। তাহলে আমার ভাইয়েরা, আমার বোনেরা বেদাত নিয়ে যেই বিভ্রান্তি, যে এটা করো কেনা, এটাও তো বেদাত, এটাও তো বেদাত, এটাও তো বেদাত, তাহলে বুঝে গেল যে বেদাত এবাদতের উপকরণের সাথে না, বেদাত হলো এবাদতের ভিতরে, এবাদতের ভিতরে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আজকের এই ওয়াজ মাহফিল, এখানে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে, রাসুলের যুগে এরকম ওয়াজ মাহফিল হয়েছে কি বলেন? এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম মাইক, এরকম আলোচনা হয়েছে? তাহলে এটাও তো বেদাত নাকি? এটা বেদাত হবে না, এই জন্য এটা এবাদতের ভিতরে বাড়ানো কমানো হয় নাই, এটা এবাদতের জন্য, এবাদত শিখার জন্য, দিন শিখার জন্য, দিন বোঝার জন্য ক্লাস মাদ্রাসা করা হয়েছে, ক্লাস ওয়ান থেকে কামাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগে কামাল পর্যন্ত মাদ্রাসা ছিল নাকি? তো কিসের জন্য মাদ্রাসাটা? দিন শেখার জন্য, দিন শেখানোর জন্য। বেদাত কি, বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার, এটা শেখানোর জন্য, সুন্নত শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য, শিরক কি কি জিনিসে হয় এটা শেখানোর জন্য। সুতরাং এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। হজে যাবেন, বিমানে যাবেন, ঘোড়ায় যাবেন, গাড়িতে যাবেন, কিসে যাবেন, এটার সাথে বেদাতের সম্পর্ক না। বেদাতের সম্পর্ক হলো তাওয়াব করার সময় যেই পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াব করছেন, আমাকে আপনাকেও তাওয়াবের পদ্ধতিটা ওইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াব করছেন সাতবার, আমি যদি তাওয়াব করি আটবার, খারাপ কি? আমি তো একবার বেশি করছি, খারাপ কিছু করছি? আল্লাহর কথা তাওয়াফে না করছি, খারাপ কিছু করলাম নাকি? কিন্তু এটা হয়ে যাবে বেদাত। তাহলে বেদাতের সম্পর্ক আমরা বুঝতে পারছি তো কিসের সাথে? আচ্ছা, এবার আসি আমাদের দেশের প্রচলিত কিছু বেদাত, আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সংক্ষেপে শেষ করে দিব। যে বেদাত গুলো বেশি চলে, বেশি চলে সমাজে, কিন্তু মানুষ এগুলা বেদাত এটা বুঝে না। প্রথম অনেকগুলো বেদাত ঢুকে গেছে আকিদার ভিতরে, আকিদার ভিতরে বেদাত, আকিদার ভিতরে বেদাত মানে বিশ্বাসের ভিতরে, ইমানের ভিতরে বেদাত ঢুকে। এই জন্য বেদাতের গুণাটা কখনো শিরক হয়, কখনো কবিরা গুণা হয়। বেদাত যদি আকিদার ভিতরে ঢুকে তাহলে শিরক হয়ে যায়, আবার বেদাত যদি কোনো সুন্নতের ভিতরে ঢুকে তখন কবিরা গুণা হয়ে যায়। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, ইন্নাল বেদাতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, কবিরা গুনার চাইতে ইবলিসের কাছে বেদাতটা বেশি প্রিয়। কারণ কবিরা গুনা করলে মানুষ এক সময় না এক সময় তওবা করে, কিন্তু বেদাত করলে মানুষ জীবনে তওবা করে না, কারণ মনে করে আমি ভালো জিনিস করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে বেদাত, বাংলাদেশের বহুল প্রচলিত বেদাতের মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত, হাতের কথা বলছেন, মুখমণ্ডলের কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আরোহণের কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন প্রথম আকাশে, এরকম হাদিসে আসছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সিফাত, সিফাতগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আকীদা হলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাকে কোনো প্রকারের ব্যাখ্যা ছাড়া, কোনো প্রকারের বিশ্লেষণ ছাড়া, কোনো প্রকারের ধরন ছাড়া, যেভাবে বলা হয়েছে সেইভাবে বিশ্বাস করা। কিন্তু এটাকে বিকৃত ব্যাখ্যা করা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন এই কথা বললে বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহর ক্ষমতা, এই যে আল্লাহর সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ রাব্বুল আলামিনের আকারের কথা বলা আছে, হাতের কথা বলা আছে, চেহারার কথা বলা আছে, এগুলাকে ব্যাখ্যা করে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সত্তা, আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের আকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, এবং বারবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে আর কিছু দাও আর না দাও তোমারে দেখতে চাই। তা আল্লাহর যদি আকার না থাকে দেখবেন তা কি কি দেখবেন আপনি? আল্লাহর দেখার জন্য এত সাধ, এত ইচ্ছা, এত দোয়া, তো দেখবেন তা কি? কিছু যদি আকার না থাকে দেখা যায় কিছু, তো দেখবো কি আল্লাহকে? অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বলে প্রচার করা, আল্লাহর কোনো আকার নাই এই প্রচার করা, এইগুলো হলো আকীদার ক্ষেত্রে নতুন নতুন বেদাত। এই জন্য পূর্বেকার যুগের যত আকীদার কিতাব, সেই আকীদার কিতাবগুলোতে এই নতুন নতুন জিনিসগুলো নাই। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদার কিতাব লিখছেন, আকীদার কিতাব আছে না, আল ফেখুল আকবার। আল ফেখুল আকবারের ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর সিফাতের ব্যাপারে যে আকীদা গুলো বর্ণনা করছেন, সেই আকীদার সাথে আমরা যারা আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী দাবি করি তাদের আকীদার মিল নেই। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আকীদা থেকে বিচ্যুত হয়ে নতুন নতুন বেদাত পরবর্তীতে সংযোজন হয়েছে, এগুলোর নাম আকীদার বেদাত। আচ্ছা, এবার আসুন আমলের বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে কেন্দ্র করে শুরু হয়েছে অনেক ধরনের অসংখ্য বেদাত। এই বছর নতুন করে এক বেদাত রামদানি দেখলাম রাস্তাঘাটে সব জায়গায়, সাইয়েদুল আয়াত শরীফ। দেখছেন নি আপনারা, নাম শুনছেন কোনোদিন? এটা নাকি 1400 বছর ধরে চলে আসতেছে, এটা পালন করা নাকি ফরজ? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন ফরজ? কেউ সাব্যস্ত করতে পারে? ফরজ সাব্যস্ত হইতে হলে কোরআনের আয়াত লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহি হাদিস লাগবে। এই বিষয়ের উপরে যে সাইয়েদুল আয়াত শরীফ, এই শব্দটাই তো কোরআন হাদিসে নাই, আছে না কোন আয়াতে কোন হাদিসে পাইছেন সাইয়েদুল আয়াত শরীফ? আমি তো প্রথম বুঝি না কি রে এটা কি শব্দ সাইয়েদুল আয়াত শরীফ, পরবর্তীতে অনেক চিন্তা করার পরে বুঝতে পারলাম যে আয়াত মানে ঈদের বহু বচন, আর এটা সকল ঈদের সারা ঈদ, এজন্য সাইয়েদুল আয়াত শরীফ 63 দিন ব্যাপী সাইয়েদুল আয়াত শরীফ পালন হবে, এবং এটা পালন করা নাকি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আস্তাগফিরুল্লাহ, নিজে নিজে ফরজও বানাই ফেলায়, ফরজও ফতোয়া দেওয়া হয়ে গেছে যে এটা পালন করা ফরজ ওয়াজিব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহির মহব্বতকে কেন্দ্র করে নিজের মন মতো নতুন নতুন জিনিস বানানো, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহির মহব্বতের কেন্দ্রিক বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিজের ইচ্ছা মতো মন করা মহব্বত করা যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ইমানের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমান। কিন্তু এই মহব্বত শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, নিজে নিজে মহব্বত বানানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজালাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন সেখান থেকে উপরে নিয়ে যাবা আমার মর্যাদা বাড়াইতে বাড়াইতে, আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না, আমি নবী এটা পছন্দ করি না, আমার মহব্বতের অতিরঞ্জন করে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবা। খ্রিস্টানেরা নবী তাদের নবীকে মর্যাদা বাড়াইতে বাড়াইতে বাড়াইতে ইবনুল্লাহ পর্যন্ত নিয়ে থামছে, আর উপরে নামার জায়গা নাই, নিবে কোথায়? তো ইবনুল্লাহ পর্যন্ত নিয়ে থামছে, আল্লাহর ছেলে বানায় থামছে। ইহুদিরা উজাইরকে ইবনুল্লাহ বানাইছে, নবীদেরকে এইভাবে সম্মান বাড়াইতে বাড়াইতে মহব্বত বাড়াইতে বাড়াইতে ওই পর্যায়ে নিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম। ইবনে মরিয়মকে নাসারারা যেরকম অতিরঞ্জন করে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমি নবীর মহব্বতকে কেন্দ্র করে এরকম সীমা লঙ্ঘন করিও না। আচ্ছা, এবার একটা আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি, ফতোয়া জিজ্ঞেস করি, কথা বলবেন। দুই রাকাত নামাজের পরে, চার রাকাত নামাজের পরে আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদ পড়ি না? তাশাহুদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই না? আল্লাহ রসুলকে যদি মনে করি বসে বসে সালাম দেওয়া বেয়াদবি, আমাদের দেশে অনেক ভাই কয় আল্লাহ রসুলকে বসে বসে সালাম দেওয়া এটা বেয়াদবি। এই জন্য সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা বলি সব লাভ মেরে দাঁড়াই যা। কেন দাঁড়াই যা? আল্লাহ রসুলের বসে বসে সালাম দিলে বেয়াদবি। ঠিক আছে, বেয়াদবি ভালো কথা, আল্লাহ রসুলের সামনে বসে সালাম দেওয়া যাবে না। আচ্ছা, আত্মাহিয়াত পড়তে বসলাম, ওই আলেমের ফতোয়া মনে হইলো যে রাসূলের তো বসে সালাম দেওয়া যায় না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত এতটুকু বসে পড়া যাবে, ঠিক আছে না? এরপরে আমি দাঁড়াই গেলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দাঁড়ায় দাঁড়ায় সালামটা দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বসলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাশাহুদ শেষ করলাম, আবার আমার নবীকে দরুদ পড়মু, বসে বসে পড়া তো বেয়াদবি। আবার উঠে দাঁড়াই গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম, আবার বসে গেলাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, বসে বসে পড়লাম, তারপরে সালাম ফিরাইলাম। নামাজ হবে কেন? আমার নবীর মহব্বতে আরে মিয়া যারে না হইলে তুমি নামাজে পাইতা না, যেই নবী না হইলে নামাজ পাইতা না কি তোমরা? নামাজে পাইতা না, হেই নবীর উসিলে নামাজ পাইছ, আবার নবীর সম্মান করি নামাজ যায় কেমনে? কি বলেন? আমাদের দেশের বাংলাদেশি ফতোয়া হইলো এরকম, আরে মিয়া কার উসিলে সিন্নি খাইছ, মোল্লা সিল্লা না, আল্লাহ রসুল না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, নামাজ হইতো না। আজানের আগে দি দরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো পড়ি, তারপরে আজান। আমি জিজ্ঞেস করি, কিরে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরাও শুনে শুনে মুয়াজ্জিন যেটা বলে তোমরাও সেটা বলো, আজানটা যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া এরপরে আমার উপরে দরুদ পড়ো। আল্লাহ রসুল কয়, আজান শেষ হইলে দরুদ পড়ো। আমি কই, না আজানের আগে পড়তে হইব। কারণ কি? আরে মিয়া রাসুল না হইলে আজান হইতো নাকি? আমার রাসুল না হইলে আজান হইতো নাকি? কার উসিলে আজান পাইছ, তারও সালাম না দিয়ে আজান শুরু করবে? বাস, এবার যদি কন না আগে সালাম দেওয়া যাবে না, আগে আজান ক, এই ওহাবি চলিয়াছে, এ রাসুলের দুশ্মন, রাসুলের সালাম দিব আর কয় রাসুলের সালাম দেওয়া যাবে না, কত বড় দেখো রাসুলের দুশ্মন, বড় ওহাবি চলিয়াছে। কারণ কি? রাসুলের সালাম দেয় নাই। আচ্ছা, এখন আপনি নামাজের ভিতরে নবী সাল্লামকে সম্মান করছেন, খারাপ কি করছেন? ভালো কাজ করছেন, দাঁড়ে দাঁড়ে সম্মান করছেন, নামাজ হইব আমও গেছে, সালাও গেছে। কারণ কি? ওই আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি বুঝে গেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি বুঝলে আমও যায় সালাও যায় সব যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বসে বসে আমার নবীর সালাম দে, আমি যদি বলি বসে দেওয়া বেয়াদবি, দাঁড়াইতে হইব, আল্লাহ থেকে বেশি বুঝে গেছে। আল্লাহ যদি কয় বান্দা বসি থাক, বসি থাকা তার নাম এবাদত, আল্লাহ যদি কয় দাঁড়াই থাক, দাঁড়াই থাকার নাম এবাদত, আল্লাহ যদি কয় বসিস না দাঁড়াইছ না এমনে থাক, এমনে থাকা তাই এবাদত, আল্লাহ যদি কয় ঘুমাই থাক, মুজদালিফার ময়দানে এসে আল্লাহ বলতেছেন মাগরিব এশা পড়ি আর বসি থাকিস না ঘুমাই থাক, মজদালিবার ময়দানে ঘুমাই থাকা এবাদত, ঘুমাই থাকা এবাদত, আপনি ঘুমাইবেন এটাই মজদালিবার ময়দানের এবাদত, আর কোনো এবাদত নেই। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার অর্ডার মানার নাম এবাদত, কিন্তু আল্লাহর অর্ডার মানতে যাই যদি বেশি বুঝি ফেলি এটা বেদাত। এইভাবে বেদাত তৈরি হয়, নবী সাল্লামের মহব্বত করতে যাই মহব্বতের নামে অতিরঞ্জন করে করে অতিভক্তি করে করে এই নতুন নতুন বেদাত তৈরি হয়, বিভিন্ন জন বিভিন্ন রকমের তৈরি করে। কয় নবী সাল্লামের জন্মদিন আল্লাহ রসুল সাল্লামের জন্মদিন পালন করবে না, এটা কেমন কথা? রাসুল না হইলে ইসলাম পাইতাম না, দিন পাইতাম না, কোরআন পাইতাম না। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই আয়াত তেলাওয়াত করে করে অনেকে দেখবেন যে বারো রবিউল আউয়াল আসতেছে না, টেলিভিশন গুলাতে দেখবেন যে অনেকে এই আয়াত তেলাওয়াত করে করে আল্লাহ বলছে দেখো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল আল্লাহর রহমত পাইলে তোমরা খুশি হও আনন্দিত হও। এই জন্য আল্লাহর ফজল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় ফজল, এই জন্য আমরা আনন্দ করি। আচ্ছা তো আনন্দ করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে এই মাসে এই তারিখে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালও করছেন, এন্তেকাল করলেও কি খুশি করতে বলছে? তাহলে একই দিনে যদি আপনি মনে করেন যে খুশির দিন, খুশি করতে হবে, তাহলে তো আপনার দুঃখের দিনও, তো দুঃখের জন্য কি করবেন? তাহলে একটা ঈদে মিলাদুন নবী, আরেকটা হুজনে ওয়াফাতের নবী। এখন যদি একটা যদি খুশির জন্য হয়, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের জন্য দুঃখের দিন, একই দিনে সুখ দুঃখ দুটা মিলে গেছে, তাহলে সকালবেলা দিনকে ভাগ করে অর্ধেক খুশি অর্ধেক এরকম করতে হবে। কারণ না হয়তো আপনি নবীর এক অংশ বাদ দিলেন, এক অংশ মেনে চললেন। অর্থাৎ যখন নিজে দিন বানায় তখন এটা মালসিকাতা হয়ে যায়। মালসিকাতা বুঝেন কি বলেন দেখি, মালসিকাতা কি? মাথার দিকে দেখলে পা খোলা থাকে, পায়ের দিকে দেখলে মাথা খোলা থাকে, পুরো শরীর একসাথে ঢাকা যায় না, এরকম কাঁথা আছে না আপনাদের দেশে বানায়, এগুলাকে বলে মালসি কাঁথা। মানে মাথার দিকে ডাকলে পা ঢাকা যায় না, পায়ের দিকে ডাকতে চাইলে মাথা ঢাকা যায় না। যখন কেউ নিজে নিজে দিন বানায়, ইসলাম বানায়, তখন দেখা যাবে যে মাথার দিকে ডাকতে চাইলে পা খোলা থাকবে, পায়ের দিকে ডাকলে মাথা খোলা থাকবে। যেমন নামাজের নিয়ত বানাইছে, এই রোজার নিয়ত বানাইছে, নাওয়াই তোয়ান আসুমা গাদান, নাওয়াই তোয়ান আসুমা গাদান, আমি নিয়ত করতেছি আগামীকাল রোজা রাখবো আসুমা গাদান, অথচ রোজা রাখতেছি আজকে, বলতেছি আগামীকাল। আজকের তার কোনো নিয়ত নাই, নিয়ত হচ্ছে কোনটার? আগামীকালের তা। এই যে মানুষ বানাইছে, এটার প্রমাণ এখানে পাওয়া গেছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন তো এটা মালসিকাতা হইতো না, এটার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকতো না। সুবহানাল্লাহ, এই জন্য মানুষ বানাইছে এটার মধ্যে, দেখেন ওই ওই সময় তার মাথায় এটা আসে নাই, পরে মাথায় এসছে যে আসলে তো জিনিসটা উল্টা হয়ে গেছে, পরে বোঝা গেছে ধরা পড়ছে। অর্থাৎ নিজে নিজে ইবাদত বানানো যায় না। জিয়ারতে কবুর, কবর জিয়ারত আছে না, কবর জিয়ারত একটা ইবাদত, কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন এইভাবে করা সুন্নত, নিজে নিজে পদ্ধতি বানাই নেওয়া এটাই হলো বেদাত। কবর জিয়ারত করতে গেলে আপনারা কি পড়েন? যে সূরা ফাতিহা কয়বার? একবার, কথা কয় না, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দুরূদ শরীফ এগারো বার, তারপরে আয়াতুল কুরসি একবার, সময় বেশি থাকলে সূরা ইয়াসিন একবার, তারপরে সময় আরো বেশি থাকলে সূরা আল কাফেরুন একবার, আরো বেশি থাকলে সূরা আর রহমান একবার, আরো বেশি থাকলে সূরা আল মুলুক একবার। আরো সময় বেশি কখন হয়? সময় যত বড় লোকের কবর জিয়ারত সময় তত বেশি হয়, যত সাধারণ লোকের কবর জিয়ারত সময় তত কম হয়। বড় লোকের কবর জিয়ারত হলে সময় একটু বেশি থাকে, আর ছোট মানুষের কবর জিয়ারত হলে সময় কম থাকে, কারণ এখানে হাদিয়ার কম বেশি উঠানামা হয়, তা হাদিয়া উঠানামা হইলে কবর জিয়ারতের সময়ও উঠানামা হয়। একজনে জানাজা পড়াইছে হুজুরে, তো হুজুরে জানাজা পড়াইলে প্রতিদিন হাদিয়া দেয় সবাই 500 টাকা। একজনে কয় হুজুরের এত টাকা দিয়ে দেওয়া এটা পছন্দ হয় না, দেখবেন মানুষের কাছে কোটি কোটি টাকা থাকলেও হুজুরের টাকা দেওয়া এটা কিন্তু সবাই পছন্দ না। এই জন্য মসজিদের ইমাম সাহেবদেরকে যদি 1000 টাকা বেতন বাড়ায় কি কষ্ট, আল্লাহ একবার, অনেকে এটা শোকে ঘুমও আসে না কয়েকদিন যে ইমাম সাহেবের বেতন 1000 টাকা বাড়ি গেছে। হ্যাঁ, এইটা দেখবেন যে পুরো সমাজের সবাই জানে, ঘরে ঘরে আলোচনা হয় যে ইমাম সাহেবের বেতন 1000 টাকা বাড়ি গেছে, অনেক বেড়ে গেছে, এত টাকা হুজুরে কি করবো ইমাম সাহেবের, আর মনে হয় যে সব টাকা নিজের পকেট থেকে দিয়ে দিচ্ছে, এরকম মনে হয়, হয় না? তা একজনে কয় ইমাম সাহেবের জানাজা পড়ে 500 টাকা, এটা আমি আজকে এক ঠকানি দিমো ভালো করে, জানাজা পড়াইছে 100 টাকা দিছে, 500 টাকা দেয় নাই, ভালো করে ঠকাই দিছে। সবাই বলতেছে হুজুর দেখেন যে কি ঠকানিটা দিছে আপনারা, সবাই দিয়ে আমরা 500 টাকা, আর হে দিছে এর বাপের জানাজাটা পড়াইছেন 100 টাকা। কয় রে মিয়া আমি কোন ঠকানি দিছি সেটা তো সে বুঝে নাই, আমি যে অজু ছাড়া জানাজা পড়াই দিছি সেটা জানে না, আমার জানাজা তো অজু ছিল না, আমি তো অজুবাদেই জানাজা পড়াই দিচ্ছি, আমার ঠকানি তো হে ধরতে পার নাই। এখন কবর জিয়ারত করতে গেলে সময় বাড়ে আর কমে, মানে হাদিয়া যত বাড়ে সময় তত বাড়ে, হাদিয়া যত কমে দেখবেন মোনাজাত কোনো সময় লম্বা হয় কোনো সময় ছোট হয়, মানে হাদিয়ার উপরে এগুলো নির্ভর করে, হাদিয়া বেশি হইলে মোনাজাত লম্বা আখেরি মোনাজাত, আর হাদিয়া কম হইলে আউয়াল মোনাজাত প্রথম দিকের মোনাজাত সংক্ষিপ্ত মোনাজাত। আবার হাদিয়া যদি বেশি হয় তাহলে দেখবেন যে প্রতিদিন যায় বাপ মারা গেছে হুজুর দাওয়াত দেওয়া লাগবে না, প্রতিদিন কোরআন তালাওয়াত কোরআন খতম চলতেই আছে, দাওয়াত টাওয়াত লাগে না। আরেকজন হাদিয়া কম ডাকিও কোরআন খতম করানো যায় না, তাহলে বোঝা গেল এই জিয়ারতে কুবুরের যে পদ্ধতি কবর জিয়ারতের যা যা আমরা বললাম, একবার সুরা ফাতিহা, তিনবার সুরা ইখলাস, এতবার এই সুরা, আচ্ছা এইগুলোর কোনো একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কবরস্থানে গিয়ে পড়ছেন এরকম কোন দঈফ হাদিস কোন জাল হাদিস আছে? সহিহ বাদ দিলাম, সহিহ হাসান, কোন দঈফ নাই জাল নাই এরকম হাদিস তো নাই। অথচ আমাদের দেশে কিন্তু এটা কমন, সবাই জানে যে কবর জিয়ারত করতে গেলে সুরা আল ফাতিহা পড়তে হইব, তারপরে সুরা ইখলাস পড়তে হইব, তারপরে এটা পড়তে হইব, অথবা দরুদ শরীফ পড়তে হইব। তাহলে এগুলো মানুষের বানানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ইবাদত দেন নাই। আল্লাহ রসুল কি করছেন, কবরস্থানে গিয়ে দোয়া পড়ছেন, আজও দেখবেন বাকি কবরস্থানে মোয়াল্লা কবরস্থানে সুন্দর করে লেখা আছে আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া اللهم لا تحرمنا اجرهم ولا تفتننا بعدهم। কয়জনে পারেন এই দোয়াটা? জি আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে মাইয়্যাতের জন্য কবরবাসীর জন্য যে দোয়াটা করছেন সেটা উম্মত জানে না, আরেকজন কে যেন মাঝখানে বানাই দিছে এতবার সূরা ফাতিহা এতবার ইখলাস যেটা সবাই জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানোটা জানে না। এরপরে দেখেন বিভিন্ন দিবস আর উৎসবের বেদাত, আজকে তো দিবসের অভাব নাই, প্রতিদিন দিবস, একদিন বাবা দিবস, একদিন মা দিবস, একদিন শ্বশুর দিবস, একদিন শাশুড়ি দিবস, একদিন ভাই দিবস, একদিন ভাতিজা দিবস, সবার দিবস আছে। এখন এমন দিন নাই যেদিন দিবস নাই, আর কিচ্ছু না পাইলে জন্ম দিবস, মৃত্যু দিবস, তারপরে বিবাহ দিবস, ভালোবাসা দিবস, কোনো কিছুর দিবস বাকি নেই। এই জাতীয় যত দিবস আছে সব দিবস কুল্লু বেদাতিন দলালা, সবগুলো বেদাত। জন্মদিবস আজকে বার্থডের মাত্রা এত বাড়া বাড়ছে যে এখন নাকি শুধু বার্থডে তো আগে হয়তো বছরে একবার, এখন নাকি দুইবার, এখন আপনার অর্ধবার্ষিকী বার্থডে, ছয় মাসেও বার্থডে চালু হয়েছে এখন, আজকে নতুন শুনছি, আর কিছুদিন পরে কোয়ার্টার বার্থডে, মানে 3 মাস পর পর, যেহেতু অনুষ্ঠান বাড়ানো দরকার এই জন্য বার্থডে বাড়াইতে হবে সব সময়, এই জন্য কেক নাকি এখন 6 মাস হলে অর্ধেক আর 1 বছর হলে ফুল, কদিন পরে 4 ভাগ করে, 3 মাস পরে হলে কোয়ার্টার 4 ভাগের 1 ভাগ, আর 6 মাস পরে হইলে অর্ধেক, 9 মাস পরে হইলে 4 ভাগের 3 ভাগ, 1 বছর হইলে আবার 10 বছর হলে 10 কেজি, 10 কেজি কেক, 10 পাউন্ড, তারপরে আপনার বারো বছর হইলে বারো পাউন্ড, বিশ বছর হইলে বিশ পাউন্ড। এই জাতীয় যত পদ্ধতি মুসলিমদের ঘরে ঘরে ঢুকছে এগুলা সব কি সুন্নত না বেদাত? বেদাত। আমরা মুখে বলি বেদাত, ঠিকই, কিন্তু জন্মদিন আসলে বাচ্চার বাসা কেক লই রওনা দিয়ে দিই, কেক মোমবাতি সব লই বাবা হাজির, কারণ এগুলা না গেলে ঘরে জায়গা পাবে না ওই দিন। ভাবি আগে কিন্তু বলে দিছে যে অমুক দিন কিন্তু বাচ্চার জন্ম তারিখ যেন না ভুল হয়, কি কি আনতে হবে সব লিস্টও দিয়ে দিছে, অফিস থেকে বাহির হই বাজার করি সব নিয়ে চলে আসছে। এমনি জানে যে বেদাত। একদিন আমি আহলে হাদিস এলাকায় বিয়ে পড়াইতে গেছি, তো আমার আগে যেরকম ধারণা ছিল আহলে হাদিস ভাইদের ব্যাপারে, ওই দিন ধারণা কিছু চেঞ্জ হয়েছে। বিয়ে পড়াইতে গেছি, এখন উকিল বাবা আসছে, মেয়ের বাবা আসি বলতেছে উনি হবে উকিল বাবা। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা না আহলে হাদিস এলাকা, আহলে হাদিস এলাকা আবার উকিল বাবা কি? কারণ আহলে হাদিস মানে হলো কোরআন এবং সুন্নার অনুসারী, এরা কোরআন এবং সুন্নার বাহিরে আর কিছু মানে না, এরা কোরআন এবং সুন্নাকে ফলো করে। কোরআন এবং সুন্নায় কোন ধরনের উকিল বাপের কথা নাই। তো উকিল বাবা আসলো কোথা থেকে? কয় না আমাদের বাপদাদারা করি আসছে। নাউজুবিল্লাহ, আমি কি আহলে হাদিস আবার বাপদাদার কথা কয়? এ কোন ধরনের আহলে হাদিস, কোন এলাকায় আসলাম যে কয় বাপদাদারা নাকি উকিল বাবা করি আসছে এই জন্য উনিও উকিল বাবা করবে? তা আমি কি আপনারা না আহলে হাদিস বাপদাদার দোহাই দেন কেন? দলিল দিবেন কোরআনের, দলিল দিবেন হাদিসের। এটাই তো আহলে হাদিসের বড় বৈশিষ্ট্য যে তারা কোরআন এবং সুন্নার কথা বলবে, কোরআন সুন্নার আমল করবে। আর আপনি কোন উকিল বাপ, আবার কোন বাপদাদারা করি আছে? আবার আরেক এলাকায় গেছি দিনাজপুরের এক উপজেলায়, কয় যেই শায়েখের যে হুজুরকে দাওয়াত দিবা মাহফিল শেষে মোনাজাত করতে হইব। আহলে হাদিস এলাকা, আমি তো অবাক হয়ে গেছি, কিরে এটা তো আহলে হাদিস, পুরা গ্রামকে গ্রাম আহলে হাদিস, কয় মাহফিল শেষে মোনাজাত করতে হইব, সম্মিলিত মোনাজাত। অবাক। তাহলে আপনার সবার ভিতরে আজকে এরকম বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যেমন হানাফি সমাজে ঢুকছে তেমন আহলে হাদিসদের মধ্যেও এরকম অসংখ্য বেদাত ঢুকে গেছে। তারপরে আপনার নবী সাল্লামের দরুদের বেদাত, কত রকমের দরুদ, দরুদে তুনার জিনা, দরুদে তাজ, দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে মাহি, নাম শুনছেন এগুলা? দরুদে মাহি মানে মাছের দরুদ, মাছের দরুদ। মাছের দরুদ কি? মাছের দরুদ হইল, নাউজুবিল্লাহ, কত বড় ঘটনাও বানাই ফেলছে। কয় এক মাস এক এক ইহুদি উপরে বসি বসি দরুদ পড়ত, তো ওই দরুদ মাছে শুনছে, মাছে শুনি মাছে দরুদ এটা মুখস্থ করে ফেলছে। এক লোকে মাছ এটা ধরে নিয়ে আসছে, ধরে এনে বাড়িতে আনছে, ওই লোকের বউ মাছ এটা কুটতে পারে না, কাটা যায় না। এরপরে মাছ এটাকে একবারে আস্ত মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে, দেওয়ার পরে মাছ এটা ঘুরি ঘুরি খালি দরুদ পড়ে, কড়াইয়ের মধ্যে দরুদ পড়ে এটা ঘুরি ঘুরি। আচ্ছা, পরে এবার খবর নেওয়া হইলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গেছে যে এরকম এক মাছ ধরা পড়ছে, মাছে খালি কড়াইয়ের মধ্যেও দরুদ পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই মাছ এই যে একজন দরুদ পড়ছে ওই দরুদ মুখস্থ করে ফেলছে, এই জন্য সে কাটাও যায় না কিচ্ছু যায় না, এবং সেই এই কড়ার ভিতরে যাইয়ে দরুদ পড়ে। এই এই দরুদ যদি আমার কোনো উম্মতে পড়ে সেই জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। দরুদ বানায় ফেলছে, রাসুলের নামে মিথ্যা জঘন্য কথা লেখা হয়ে গেছে। এবং আমাদের দেশের বাজারে রাস্তাঘাটে দেখবেন যেসব বই বিক্রি করে এই বইগুলোর মধ্যে লেখা আছে দরুদে মাহি আছে। যে আপনার দেখবেন রাস্তার পাশে পাশে অনেকগুলো বই আছে, এই বারো চান্দের ফজিলত, তারপরে দেখবেন নেক আমল, তারপরে দেখবেন দৈনন্দিন নুরানি অজিফা, তারপরে এইরকম এই জাতীয় মকসুদুল মোমেনিন, এইসব বইতে দেখবেন যে লেখা আছে কি দরুদে মাহি, দরুদে তুনাজি, দরুদে দরুদে নারিয়া। নারিয়া তো আগুনের মতো কাজ করে এই দরুদ, এইরকম অসংখ্য দরুদের বেদাত। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তারপরে ফিত তরিকাতে সুফিয়া, বিভিন্ন তরিকা, ১২৬ তরিকা, পৃথিবীতে মোট 126টা তরিকা আছে, তন্মধ্যে সবচেয়ে সহজ এবং আল্লাহকে পাওয়ার শর্টকাট তরিকা কোনটা? সিস্তিয়া সাবেরিয়া। তাহলে 126 তরিকা। এখন আমরা একটু আগে বলছি যে আল্লাহকে পাওয়ার তরিকা জমিনে একটা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে মুসলিম উম্মাহ শত শত তরিকা বানাইছে, জিকিরের অসংখ্য পদ্ধতি। এখন তো ফেসবুক বাইরেওয়াতে নতুন নতুন জিকির, কোদালি জিকির, কোদালি জিকির দেখছেন, লাফানো জিকির, তারপরে কোদালি জিকির, তারপরে কুড়ালি জিকির, কত রকমের জিকির যে আছে আল্লাহ আকবার। এখন ফেসবুকে আসে, ইন্টারনেটে সবসময় আসে জিকির আর জিকির, ওয়াজ মাহফিলে জিকির করে আর নাচে, সবাই গান গায় আর নাচে, এটাও বলে আল্লাহর জিকির। এবং জিকির করতে করতে লাফ মেরে স্টেজে উঠে যায়, জিকির করতে করতে বাস ধরে ধরে উপরে উঠে যায়, এরকম জিকিরও দেখছেন না? আমি এই জন্য বারবার বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, যারা সকলেই আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ, একজন আল্লাহর ওলি না সাহাবায়ে কেরামদের এরকম কেউ ছিলেন? কিরকম ওলি? জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি। সুবহানাল্লাহ, এই আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করেন নাই? তো জিকির করার সময়, জিকির করার সময় একজন সাহাবি লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, এইরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ঘটছে? কোন হাদিসে পাইছেন, কোন বক্তার কাছে শুনছেন যে একজন সাহাবি এরকম জিকির করতে করতে, আরব দেশে তো অন্য গাছ কম, খেজুর গাছ তো আছে, যে খেজুর গাছে উঠে গেছে লাফ মেরে, এরকম কোন হাদিস শুনছেন? তাহলে বোঝা যায় যে এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিরা কোনোদিন জিকির করার সময় এরকম লাফ মেরে ওঠেন নাই। আর আমি সবসময় বলি যে ভাই, যদি আপনি জিকির করতে করতে এরকম বেহোশ হয়ে যান, খেয়াল নাই কোন গাছে উঠতেছেন, কোথায় উঠতেছেন, তো মান্দার গাছে উঠেন না কেন? আপনি জিকির করতে করতে মান্দার গাছে উঠে যান, তাহলে আমরা বুঝবো যে আপনি জিকির করতে করতে আল্লাহর এমন পাগল হয়ে গেছেন, এমন আশেক মাসুক হয়ে গেছেন, আপনি কি মান্দার গাছে না কোন গাছে খবরে নাই। কিন্তু আপনি তো দেখে শুনে উঠেন, কোনোদিন মান্দার গাছে উঠতে দেখছেন? তাহলে বোঝা যায় যে পাগল যদি তালে ঠিক আছে, বুঝে কোথায় উঠতেছে, কোথায় যাইতেছে, কি করতেছে, সব বুঝে শুনে, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার বহির্ভূত বেদাতি তরিকা, বেদাতি পদ্ধতি। এরপরে দেখেন ওজুর মধ্যে বেদাত, ওজুর মধ্যে বেদাত আছে না? একটা বেদাত বলেন তো ওজুর মধ্যে, আর নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াসতিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওজুর নিয়ত, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। কি সুন্দর ওযুর দোয়া, কি বলেন? এটা খারাপ কিছু আছে তো? কত সুন্দর হাসানা, কত সুন্দর সুন্দর সুন্দর কথা, ইসলামের কথা, তারপরে নামাইতে ওয়ান আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে, কত সুন্দর নিয়ত। তারপরে আপনারা কোন বেদাত? বেদাত এই জন্য যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই সুন্দর দোয়াটা জানেন নাই, এরপরে আপনি জানে গেছেন। হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে সঠিক আমানত ছিল সেই আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত থাকা অবস্থায় পৌঁছাইতে পারেন নাই, নাউযুবিল্লাহ, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছিলেন, পরবর্তীতে আল্লাহর কোন ওলিরে স্বপ্নে দেখাইছেন যে আমি তো ভুলে গেছিলাম দোয়াটা শিখাইতে, আমার উম্মতদেরকে একটু বলে দিও। এরকম কোন ঘটনা ঘটছে? যদি কেউ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখাইতে ভুলে গেছিলেন, ইমাম থাকবো, কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীনকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোন কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে রেখে গেছেন বা কারো উপরে দায়িত্ব দিয়ে গেছেন বা স্বপ্নের মাধ্যমে, কাশ্মের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে নবী সাল্লাম শিখাই দেন, এইরকম কোন ঘটনা নবী সাল্লাম রেখে যান নাই। একদিন আমাদের দেশের এক প্রসিদ্ধ বক্তা বলতেছেন, কয় আমাদের হুজুরের জানাজা আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং নিজে হাজির হয়েছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল স্বয়ং জানাজা হাজির হয়ে গেছে, উনি দেখছে। তা আমি বললাম যে ভাই কত বড় বেয়াদব, দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইমামতি করতে দেয় নাই, আল্লাহ রসুল্লাহ আসি গেছে, হাজির হয়ে গেছে জানাজা, তো ইমামতি করব কে? আল্লাহ রসুল সাল্লাম, আল্লাহ রসুলের সামনে অন্য কারো ইমামতি করার অধিকার আছে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাম অনুমতি দিচ্ছেন নামাজ পড়ানোর জন্য, তারপরেও আবু বকর যখন নবী সাল্লামকে দেখছেন পিছনে চলে আসতেছিলেন। হাদিসের মধ্যে আছে না, সহিহ আল বুখারী সহিহ মুসলিমের অসংখ্য হাদিসে আছে। আর এই লোকের জানাজা আল্লাহ রসুল এসে গেছে, রাসুলের জানাজা পড়াইতে দেয় নাই, নিজে ইমামতি করছে। আবার কয় আমরা আশেকে রসুল, রাসুলের আশেক, রাসুলের ইমামতি করতে দেয় নাই, তা আবার রাসুলের আশেক হইল কেমনে? আবার একজনে কয় আমার এক মুসল্লি এই ঢাকার ওই মসজিদের মুসল্লি, কয় হুজুর ওই দিন আমি নদ্দা বাজারে আল্লাহ রসুল আর আবু বকরের দেখছি। তা আমি কয় কি কথাবার্তা হয়েছে রসুলের, ডেকে নিয়ে আসছেন একটা ছাতা খাইতাম এখানে বসতে, যেহেতু নদ্দা বাজারে এসে গেছে। কয় না হুজুর, আমি দূরের থেকে দেখছি, দৌড়াই গেছি আমি রাসূলের ধরার জন্য, এরপরে আর পাই না, এরপরে গায়েব হয়ে গেছে। আল্লাহ রাসূলকেও দেখছে, আবু বকরকেও দেখছে। আল্লাহর জমিনে কত রকমের মানুষ যে আছে, আল্লাহু আকবার। আরেক মুসল্লি তার শ্বশুর আমার এলাকা বেড়াইতে আসছে, তো জামাই নিয়ে আসছে আমার তাফসিরে, তো আলোচনা শুনছে, শোনার মধ্যে আমি বললাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে, এটা ডাহা মিথ্যা কথা, এই লোক আর সহ্য করতে পারে নাই, এত বড় কথা বলে ফেলছে, উঠে চলে গেছে সাথে সাথে তাফসির থেকে, বাসায় চলে গেছে, বাসায় যে জামাইরে কয় শোনো খবরদার এই হুজুরের ওয়াজ নসিহত আর শুনিও না, এই হুজুরে আব্দুল কাদের জিলানির মতো লোকের ব্যাপারে কি কথা বলছে, সাংঘাতিক কথা, 18 পারা কোরআন বলে মুখস্থ করা নাই, কি জঘন্য কথা বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, কয় আব্বা ঠিক আছে, জামাই বুঝে শুনে দিছে, কয় কি খারাপ কথা কয়, এগুলো শুনি আমরা মাঝে মাঝে যাই। আচ্ছা রাত্রে ঘুমাইছে, সকালবেলায় জামাইরে উঠে বলতেছে, বাবা শোনো এদিকে আসো মজার খবর আছে। কি খবর? কয় রাত্রে প্রথম আসমানে আল্লাহর সাথে আমাদের মিটিং হয়েছে, আল্লাহ সুবহানাহু সাথে প্রথম আসমানে মিটিং হয়েছে। জামাই জিজ্ঞেস করে কি কি সিদ্ধান্ত হয়েছে আল্লাহর সাথে মিটিং এ, তখন অনেকগুলো সিদ্ধান্তের কথা বলছে যে এটা এটা সিদ্ধান্ত হয়েছে। আমি বললাম যে তাড়াতাড়ি আপনার শ্বশুরের পাবনালে যে ভর্তি করান, অবস্থা খুব খারাপ, প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেছে, কিছুদিনের মধ্যে সপ্তম আসমানেও পৌঁছে যেতে পারে, কারণ ওই ওই পরিমাণ প্রমোশন হয়ে গেছে, তাড়াতাড়ি পাবনা ভর্তি করাইতে হইব। এই জন্য আমাদের দেশের এক প্রসিদ্ধ বক্তা, লাখ টাকা দামের বক্তা, কয় রাজার হাতি বাইসলেও লাখ টাকা, মূল্যেও লাখ টাকা, হেলিকপ্টারে গেলেও লাখ টাকা, গাড়িতে গেলেও লাখ টাকা, এরকম বক্তা বলতেছে, কয় পটিয়ার হুজুর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়তে উঠি আফ্রিকার জঙ্গলে চলে গেছে, কিসের জন্য গেছে? কুতুবদের মিটিং। আচ্ছা কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে হইব কেন? কুতুবদের মিটিং যদি হয় মক্কাতে হইতে পারে, মদিনা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, তো মিটিং হইলে মদিনায় হইব, বা মক্কা একটা পবিত্র জায়গা, ফজিলতময় জায়গা, মিটিং হইলে মক্কায় হইব, মক্কা মদিনার মতো মোবারকময় বরকতময় ফজিলতময় জায়গা রেখে আফ্রিকার জঙ্গলে মিটিং, আর মিটিং এর জায়গা পায় না জমিনে, আফ্রিকার জঙ্গলে নাকি এমন গাছপালাও আছে মানুষ খায়, তারপরে হিংস্র জানোয়ার তারা থাকে, এত দূর কোথায় আফ্রিকা, মক্কা মদিনা রাখি আফ্রিকা চলে গেছে, অর্থাৎ মানে যখন মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যায় তখন যা ইচ্ছা আসে যা মনে আসে তাই বলতে পারে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। মূল কথা আমাদের যেটা সেটি হলো আমাদেরকে আজকের এই যুগে, যেই যুগে আমরা পৃথিবীতে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। অন্যান্য নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আসলে এরকম 100 বছর 200 বছর গেলে পুরা দিন পরিবর্তন হয়ে যেত, কিন্তু যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল পাঠাবেন না, কিয়ামত পর্যন্ত আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতম নবুয়ত আল্লাহ দিয়ে দিবেন, এই জন্য 1400 বছর পরেও আলহামদুলিল্লাহ অবিকৃত কোরআন আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস গুলো পেয়েছি, কিন্তু দিনের ভিতরে অনেক বেদাত ঢুকে গেছে এবং বেদাত এত চাকচিক্যময় হয়ে সুন্নতকে ডেকে রাখছে, সুন্নতকে নিচে ফেলে দিছে। এখন আমাদের সময় হয়েছে ওই বেদাত গুলোকে সরায় সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে জীবিত করা। এই জন্য আমার ভাইরা, যত বড় বুজুর্গই করুক, যত বড় আল্লাহর ওলিয়ে করুক, আল্লাহ রসুলের চেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি জমিনে আর কেউ, আবু বকর ওমর ওসমান আলীর চেয়ে বড় বুজুর্গ আল্লাহর জমিনে এখনো নাই কি আমত পর্যন্ত আসবে না। তাহলে ওই সকল আল্লাহ রসুল এবং সাহাবিরা যে আমল করেন নাই যেটা সুন্নত বহির্ভূত, এরকম আমল দরকার নাই। কদিন আগে আবার নতুন এক ফতোয়া শুনলাম, কয় ইল্লাল্লাহ জিকির আমরা তো সুন্নত বলি নাই, আমরা বলছি জায়েজ, মানে আমরা সুন্নত বলি নাই, বলছি কি জায়েজ। আচ্ছা, তো জায়েজ হলে তো অসুবিধা নাই, জায়েজ আমরা করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির গুলো করছেন এগুলো হাদিসের মধ্যে আছে না? এই জিকির গুলো যদি আমি করতে করতে সব করি শেষ করে ফেলছি আর জিকির খুঁজে পাচ্ছি না, মানে সবগুলো করা আমার শেষ, এখন আরো আমি জিকির করতে চাই, তখন আমি জায়েজ খুঁজতে যাবো, আরো কিছু পাই কিনা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির গুলোই অসংখ্য জিকির রয়ে গেছে যেগুলো করি না, সেগুলোর খবর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের মধ্যে আল্লাহর নূর আছে, সেই নূরানি নূরওয়ালা জিকির রেখে ওই আরেকজনের বানানো বলছে এটা আল্লাহর ওলি বানাইছে, অমুকে বলছে তমুকে বলছে, সেটা যে জায়েজ জিকির নিয়ে আমরা মহাব্যস্ত, কিন্তু সুন্নতি জিকিরের দিকে কোনো নজর নেই। ফরজ নামাজের পরে কোনো জিকির নেই, লাফ মারি দাঁড়ায় যায়, কোনো জিকিরের খবর নাই, অথচ ওই জায়েজ জিকিরের জন্য ব্যস্ত। যদি জায়েজও হয় তা আমার জায়েজটা দরকার কি, আগে সুন্নতটা শেষ করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপরে ইস্তিকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাব্বুল আলামিন সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক নসিব করুন। আমাদের এই মজলিসকে, এই ইসলামী সম্মেলনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আজকে দুই দিনে যতগুলো বিষয় আলোচনা হয়েছে সব বিষয়গুলো আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। এই আহলে হাদিস তাবলীগ ও দাওয়া ঐক্য পরিষদ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে, আল্লাহ পাক এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই পরিষদ এই এলাকার ভাই বোনদের জন্য হেদায়েতের জরিয়া আল্লাহ পাক বানিয়ে দিন। এই পরিষদের তাবলীগের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আকীদা পরিষ্কার করার, আমলগুলোকে সুন্নাহ পদ্ধতিতে বেদাত মুক্ত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল করে নিন। আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটাকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই এলাকার সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করে নিন। সবার মধ্যে ইত্তেফাক ঐক্যবদ্ধতা আল্লাহ পাক তৈরি করে দিন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনদেরকে কবুল করে নিন। সকলের উপর আল্লাহ পাক রহমত নাজিল করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। সবাইকে আল্লাহ পাক হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। যে মাহফিলের ব্যবস্থাপনার জন্য যে ভাই এই জায়গাটা এখানে মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক সেই ভাইয়ের খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আরো যে সকল ভাই বোনেরা বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সকল নেক মাকাসিদ গুলো পূরণ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।